স্বার্থের দুনিয়াদারে স্বার্থের পেছনে ঘুরে, স্বার্থ ফুরালে মোরা করে সব মারা মারে। স্বার্থের দুনিয়াদারে স্বার্থের পেছনে ঘুরে, স্বার্থ ফুরালে মোরা করে সব মারা মারে। স্বার্থ যতক্ষণ আছে আসবে সব তোমার কাছে, স্বার্থ যতক্ষণ আছে আসবে সব তোমার কাছে। বিনা স্বার্থে করে না কেউ তাবেদারে, স্বার্থের দুনিয়াদারে স্বার্থের পেছনে ঘুরে, স্বার্থ ফুরালে মোরা করে সব মারা মারে। গো স্বার্থ আছে প্রতি কাজে, দেখো সকাল সাজে কেহ বিনা স্বার্থে তুলবে না। ভুখা প্যাসায় কত তলপায় জোটে না তাদের রুটি, সেটা কেউ কি চোখে দেখা পায় না। আসবে কত আপন সবাই বলবে দেব ওর কাফন, কিন্তু জিন্দা ছিল যখন রুটি দিল না তখন, জিন্দা ছিল যখন রুটি দিল না তখন। ও মরাকে কাফন দিয়ে দেখাই বাহাদুরে, স্বার্থের দুনিয়াদারে স্বার্থের পেছনে ঘুরে, স্বার্থ ফুরালে মোরা করে সব মারা মারে। স্বার্থ যতক্ষণ আছে আসবে সব তোমার কাছে, বিনা স্বার্থে করে না কেউ তাবেদারে। স্বার্থের দুনিয়াদারে স্বার্থের পেছনে ঘুরে, ও জায়গা জমি থাকে যদি আসবে সবাই ছুটে, তোমার বিপদে কে দে বুক ভাসাবে। দেখানো বন্ধু সে যে হাত বুলিয়ে মাথায় তোমার জায়গা জমে লিখে নেবে। এই তো যোগের বিচার সুযোগে সদ ব্যবহার, এই তো যোগের বিচার সুযোগে সদ ব্যবহার। ও জমিদারে স্বার্থের দুনিয়াদারে স্বার্থের পেছনে ঘুরে, স্বার্থ ফুরালে মোরা করে সব মারা মারে। ও যেখানে ভোট সেখানে শুধু টাকার খেলা, এখন টাকা ছাড়া কিছু হয় না। টাকার জোরে দুনিয়া ঘোরে, টাকা না থাকলে এখন তোমার ভাই আর ভাই কে চেনে না। টাকা আপন বেঁচে আছে যতক্ষণ, টাকা অতি আপন